একি চঞ্চলতা জাগে আমার মনে, ভালো লাগে কত ভালো লাগে, একি চঞ্চলতা জাগে আমার মনে, ভালো লাগে কত ভালো লাগে। এই তো প্রথম দ্বার খুলে ছুটে আমি এসেছি, ফুলে ফুলে ওই হাসি দেখে আমিও যে হেসেছি, তারা ভরা আমি দেখিনি কখনো আগে, ভালো লাগে কত ভালো লাগে, একি চঞ্চলতা জাগে আমার মনে, ভালো লাগে কত ভালো লাগে। শোনো আজ বুকে সুর ভরে দাও, আমার আনন্দ তুমি শুধু জেনে নাও, ও বাসে শোনো আজ বুকে সুর ভরে দাও, আমার আনন্দ শুধু জেনে না, কিছু নেই তবু আছি আমি আজ যেন মেনেছি, ভালো লাগায় গো কারে বলে এই তো প্রথম জেনেছি, ভরে গেছি আমি আজ এই মায়া ভরা অনুরাগে, ভালো লাগে কত ভালো লাগে, একি চঞ্চলতা জাগে আমার মনে, ভালো লাগে কত ভালো।